মামিন্তি বা এখন আমার সাথে গান গানটি লিখেছে গোলাম মোর্শেদ, সামিনা চৌধুরী গানটা গিয়েছে, মামিন্তি সামিনার ভক্ত, তো চেষ্টা করবে গানটা গাওয়ার জন্য। যেদিন ছিল দুপুরে নীল আকাশ ছিল, কি যে একালাপ ছিল তুমি ছাড়া, মন কি যে আছিল বলতে কি চাইছিল, ভাবতে পারি না কিছু তুমি ছাড়া। কাল কি যেদিন ছিল দুপুরে নীল আকাশ ছিল, কি যে একালাপ ছিল তুমি ছাড়া, মন কি যে আছিল বলতে কি চাইছিল, ভাবতে পারি না কিছু তুমি ছাড়া। এই তুমি পূরণ সুখ বলো ফুরালো কি, আঁচল ফুল যত শুকালো কি, পূরণ সুখ বলো ফুরালো কি, আঁচল ফুল যত শুকালো কি, ভুলতে কি পারো ভুল যাচ্ছিল চোখের শ্রাবণ মুছে নিয়ে। কালকে যেদিন ছিল দুপুরে নীল আকাশ ছিল, কি যে একালাপ ছিল তুমি ছাড়া, মন কি যে আছিল বলতে কি চাইছিল, ভাবতে পারি না কিছু তুমি ছাড়া। অসাধারণ। আসলে যত গানগুলো শুনছি ততই আমি ভাবছি যে এত পরিশীলিত, এত পরিশুদ্ধ, এত সম্মোহনী এই সুরগুলো, অদ্ভুত আসলে। আচ্ছা কল নিয়ে নিচ্ছে, কল আছে আমাদের। হ্যালো।